কে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, কি ঘর বানাই মুই আমি শূন্যেরই মাঝার, লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। আরে কয়দিন থাকমু আর, আয়না দিয়া সাইয়া দেখি পাকনা চুলা মার, লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। হাসুন রাজা গর্দুয়ানা বান্দে, আরে গর্দুয়ানা বান্দে, এই ভাবিয়া হাসুন রাজা গর্দুয়ানা বান্দে, আরে গর্দুয়ানা বান্দে, কোথায় নিয়া রাখবা আল্লাহ তাই ভাবিয়া কান্দে, লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। যদি হাসুন রাজা বাঁচব কতদিন, আরে বাঁচব কতদিন, জানত যদি হাসুন রাজা বাঁচব কতদিন, আরে বাঁচব কতদিন, বানাই তো দালান কুটা, বানাই তো দালান কুটা করিয়া রঙিন, লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, কি ঘর বানাই মুই আমি শূন্যেরই মাঝার, লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, লোকে বলে